أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال الله عز وجل وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم আহলাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আহলাদিস আন্দোলন বাংলাদেশের প্রচার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং আন্তর্জাতিক সুনামপ্রাপ্ত গবেষণা পত্রিকা মাসিক আত্তাহারিকের সুযোগ্য সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, উপস্থিত সম্মানিত উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট খালেস তাওহিদ বিশ্বাসী প্রাণপ্রিয় ভাইয়েরা, আরো উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং সদস্যবৃন্দ। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার জন্য, সফলভাবে বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিয়েছেন, অর্থ, বুদ্ধি, মেধা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়ে সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমি একটি হাদিস আগে অনুবাদ করে আমি আমার আলোচনা শুরু করি, তার আগে একটু আমি বিনীতভাবে আহ্বান জানাই আপনাদেরকে, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন যদি পাশে বসে আলোচনা শুনতেন তাহলে খুব ভালো হতো। এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, আবেদন, আবেদনটা রাখার চেষ্টা করবেন। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 1063 পৃষ্ঠায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, মান হাম্মা বি আমালিন, কোন ব্যক্তি যদি কোন আমল করার ইচ্ছা পোষণ করে, অলাম ইয়ামালহা, কিন্তু আমলটি তিনি করবি আমালিন ফামিলাহা, কোন ব্যক্তি একটি আমল করার ইচ্ছা করল অতঃপর আমলটি করে ফেলল, কাতাবতুলাহু আশরা হাসানাত ইলা সাবইমিয়াতি দিরহাম, আমি আল্লাহ তার জন্য 10টি নেকি লিখলাম 10 থেকে 700 পর্যন্ত বাড়িয়ে দিলাম। আজকের এই সম্মেলনের জন্য আপনারা অত্যন্ত কষ্ট দুঃখ পোহাইছেন, যদি নাও হতো তবুও নেকি পাওয়া যেত, সফল হচ্ছে আল্লাহ করছেন আগে শুকরিয়া জানায় আল্লাহ রাব্বুল আলামিনের, বলুন আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ আপনার দেওয়া কথা অনুযায়ী আমাদের আমুলনামায় 10 থেকে 700 পর্যন্ত লিখে আপনি লিপিবদ্ধ করুন। আসুন জীবনের সর্বক্ষেত্রে ওহির বিধান মেনে চলি। প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি মানুষের দিক ও বিভাগে কার বিধান মেনে চলব? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটা হলো ওহী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে লক্ষ্য করে বলেন, সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে ইচ্ছাধীন কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত ওহি নাজিল না হয় তার প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ওহি ব্যতীত কোন জিনিস মানুষের সামনে উল্লেখ করেননি, বলেননি, যদি শরীয়ত হয়ে থাকে সেটা। বলারও কি অনুমতি ছিল? তার অনুমতি ছিল না। আমার কি অনুমতি আছে? না। দেখুন সূরায়ে আল হাক্কা নামে একটি সূরা আছে, 44, 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই মর্মে, যদি মুহাম্মদ নিজে তার পক্ষ থেকে কোন কথা রচনা করতেন, বলতেন, তৈরি করতেন, আমি তার হাতটি ধরে ফেলতাম, সুম্মালা কথা নামিন হুল অতীন, অতঃপর আমি তার গলাটি কেটে বিচ্ছিন্ন করে দিতাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার নেই নিজের পক্ষ থেকে কোনো কথা উপস্থাপন করার, এটা অনুমতি নেই। যদি করতেন আমার অনুমতি কিভাবে থাকে? এই জন্য অনুসরণ করতে হবে কার? আল্লাহর পক্ষ থেকে আসা বিধানের, ওহির বিধান। আল্লাহ বলছেন সূরা কাহাফ 29 নম্বর আয়াতে, কুলিল হাক্কু মির রব্বিকুম, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা এই হকের প্রতি ঈমান আনবে, ওমান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা এই হকের সঙ্গে কুফরি করবে, ইন্না আতাদনা লিদ্দালিমিনা নারা, তবে যারা এই হককে মানবে না, প্রত্যাখ্যান করবে, আমি তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। পরিষ্কার বক্তব্য, হক কোথায় থেকে আসে সেটাও কিন্তু বলা হয়েছে। হক বাংলাদেশের সংসদ দিতে পারে না, হক আমেরিকার হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসে না, হক ওহির বিধান নিউজিল্যান্ডের আন্তর্জাতিক আদালতের কর্তৃপক্ষ দিতে পারে না, ওহির বিধান ভারতের পার্লামেন্ট থেকে বেরিয়ে আসে না। ওহির বিধান আসে কোথায়? ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে, আলা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান, তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহুম লাকুম আদুবুম মুবিন। আমি এখানে বলতে চাচ্ছি ইসলামে পরিপূর্ণভাবে ঢোকার নির্দেশ, আমি মসজিদে গিয়ে রাসূলের তরিকায় সালাত আদায় করব আর মসজিদের বাইরে এসে ব্যবসা করব সুদ খেয়ে চলবে? যদি এই চরিত্রে মানুষ কেউ থেকে থাকেন এখানে, আমি বলবো এটা মুনাফিকি চিত্র, মুনাফিকি চরিত্র। মুসলিম ব্যক্তি সর্বত্র আল্লাহর বিধান মেনে চলবে, আমি মুনাফিক হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেয়েও বেশি জ্ঞানী, তার জ্ঞানের সাথে কারো জ্ঞান তুলনা হয় না। কৌশল করে মসজিদে গিয়ে সালাত আদায় করব, বাহিরে এসে ঘুষ খাব, এই রকম মুসল্লির আল্লাহর দরকার নেই। আল্লাহ বলছেন 85 নম্বর আয়াত সূরা বাকারা, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস, তোমরা কি আল্লাহর কিতাবের একটি অংশ মেনে চলবে, ঈমান আনবে, আর একটি অংশের সঙ্গে কুফরি করবে? মানুষের জন্য দুইটা শাস্তির বিধান আছে। একটি হলো তারা এই পৃথিবীতে লাঞ্ছিত হবে, তারা অপমানিত হবেই। তারপরে বলছেন ওয়াইয়াউমাল কিয়ামাতি রদ্দুনা ইলা শাদ্দিল আযাব, এবং কিয়ামতের মাঠে তাদেরকে, কিয়ামতের দিন তাদেরকে কঠোর শাস্তির দিকে ধাবিত করা হবে। 86 নম্বর আয়াতে বলছেন ফালা ইউখফফু আযাবুহুম, তাদের শাস্তিকে হালকা করা হবে না। প্রশ্নই আসে না। অতএব আমি বলতে চাচ্ছি, সার্বিক জীবনে আমাকে আল্লাহর পক্ষ থেকে আসা বিধান মেনে চলতে হবে। আমি যদি এবার একটু উদাহরণ দেই তাহলে মনে হয়তো কষ্ট পাবেন। প্রচুর দুর্বলতা রয়েছে, আপনি 5 ওয়াক্ত সালাত শুধু না, 40 বছর যাবৎ তাহাজ্জুদ পড়ছেন, সালাতুল ইশরাক পড়ছেন, সিয়াম পালন করছেন, এইদিকে আপনি সুদও খাচ্ছেন, ইবাদত কবুল হবে? প্রশ্নই আসে না। সুদ হালাল না হারাম? সন্দেহ আছে? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। দুঃখজনক হলো সত্য, সুদ হারাম মানে কি নিষেধ? শুধু তাই নয়, কত বড় জঘন্য জিনিস। সহিহ মুসলিম খুলুন, প্রথম খণ্ডের 397 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে দাঁড়িয়ে যে বক্তব্যটি দিয়েছিলেন, আলা কুল্লু শাইইম মিন আমরিল জাহেলিয়া তাহতা কদামায়া মাউযু, এ সাহাবীরা শুনে রাখো, জাহেলিয়াতের যাবতীয় কিছুকে আমি আজকে দুই পায়ের নিচে কবর দিয়ে গেলাম। ওয়াউলু মা দাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, শুনো, সর্বপ্রথম যাকে কবর দিলাম সেটা হলো আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদকে। এই সুদ কবর খুঁড়ে তোমরা বের করো না। সমস্ত জাহেলিয়াতকে কবর দিয়ে গেছেন, তার মধ্যে আরেকটি জাহেলিয়াত উল্লেখ করেছেন, ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া, তোমরা মহিলাদের থেকে সাবধান থেকো, দুনিয়া থেকে সাবধান থেকো। আমি অন্য সাইড বলতে চাইছি, নিষেধ যেটা সেটার নাম, সেটা ওই নিষেধটা বর্জন করার নামও অনুগত্য। শুধু সালাত আদায় করার নাম আনুগত্য, সিয়াম পালন করার নাম আনুগত্য, এটা কি ঠিক? যে না, যদি সুদের একটি পয়সা আপনার দেহের মধ্যে থেকে থাকে, আমি আজকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনার ইবাদত কবুল নিঃসন্দেহ হবে না। বরং যদি সুদি ঘোষের হারামের পয়সার মাধ্যমে শরীর গঠিত হয়, আপনার ওই দেহ 80 বছর তাহাজ্জুদ পড়লেও কখনো জান্নাতে যাবে না। তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। প্রশ্নই আসে না। শুধু যদি সুদের কথাটাই বলি, কত জঘন্য, কত নোংরা, কত জঘন্য, কত নিচু ধরনের পাপ। আল্লাহর রাসূল বলেছেন, খুলুন ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন আর রিবা সাবুনা জুজা, সাহাবীরা মনে রেখো, সুদের 70টি ভাগ রয়েছে, 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়, 70 রকমের পাপ হয় 1 টাকা সুদ খেলে। আল্লাহর রাসূল বলেছেন আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, সবচেয়ে 70 রকমের পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপটি হলো ওই ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে প্রকাশ্য জেনা করে। এর চেয়ে তখন আর কি হতে পারে? হাদিসের সনদ সহিহ, আমি রেফারেন্স উল্লেখ করছি, আপনারা লিখে নিন, ভিডিও হচ্ছে, পরে নিয়ে যাচাই করার চেষ্টা করবেন, আমি আনন্দিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি বাক্য উল্লেখ করেছেন, ওই বাক্যটা একটু তাহকিক করে দিই, বিশ্লেষণ করে দিই। ইয়ানকেহু শব্দ ব্যবহার করেছেন, যাকে বলা হয় একসঙ্গে আরবি ভাষায় বলা হয় ফেল মুজারে, হাল এবং মুস্তাকবাল দুইটি কালের মধ্যে আছে, বর্তমান এবং ভবিষ্যৎ, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স দুইটি আছে এর মধ্যে। এর অর্থ হলো এই, সুদ যখন থেকে খাওয়া শুরু করলো তখন থেকে জেনা শুরু হলো, যতদিন না ছাড়াবে ততদিন মায়ের সাথে জেনা করতেই থাকবে। সাবধান, দুঃখজনক হলো সত্য, বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন মা, বিরোধী দলীয় নেত্রী একজন মা, কৃষিমন্ত্রীরও একজন মা, পররাষ্ট্রমন্ত্রীরও একজন মা, স্বরাষ্ট্রমন্ত্রী একজন মহিলা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। উচিত ছিল 90% শতকরা 90% মুসলিমের দেশে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিত্বের শপথ নেওয়ার পরে উচিত ছিল যে সুদ মায়ের ইজ্জতকে নষ্ট করে, সুতরাং বাংলাদেশ থেকে এটাকে আমি তুলে দিলাম। দরকার ছিল না? ছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, মহিলাদের ইজ্জত রক্ষার স্বার্থে আল্লাহর দেওয়া অমোক বিধান, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শান্তিপূর্ণ বিধান বাংলার বুকে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ এক বছরের মধ্যে বাংলাদেশের দরিদ্রতা পালিয়ে যাবে দেশ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিসে বলছেন, হলুন দারাকুতনি 3 নম্বর খণ্ডের 16 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলছেন, দিরহামুন রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া ইয়ালাম, 1 টাকা সুদ খাচ্ছে একজন ব্যক্তি, কয় টাকা? 1 টাকা, সে জেনে সুদ খাচ্ছে 1 টাকা, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, ওই ব্যক্তি 37 বার জেনা করাচ্ছে, বড় পাপ করলো। 1 টাকা সুদ খেলে 37 বার জেনা করাচ্ছে, বড় পাপ হয়, এই সুদ মুসলিম ব্যক্তি খাচ্ছে। কত রকমের যে সংস্থা চালু হয়েছে চারিদিকে, আমি আপনাদের অনুরোধ করব আবারও বসার জন্য, আশেপাশে কেউ কথা বলবেন না, আলোচনা করার সুযোগ দিন, ইনশাআল্লাহ আপনার উপরে আলোচনা কল্যাণ দিবে। বলছিলাম যেটা, আমার অভ্যাস হাদিসের অনুবাদ করা, সুতরাং এটা আমার বক্তব্য নয়, বক্তব্য সরাসরি আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং আপনাদের বৈঠকের আদব রক্ষা করা ভালো। শুধু সুদের বিষয়টি বললাম, যেহেতু সুদ হারাম, পৃথিবীর কোন সংসদ এই সুদকে হালাল করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? পারার প্রশ্ন আসে না। সুদ তো হারাম হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দেশটেনি যতই ফতোয়াবাজি করুক না কেন, চলবে না। আরো যত সংস্থা রয়েছে যেখানে সুদ রয়েছে, ওখানে আমি মুসলিম হিসাবে জড়িয়ে থাকতে পারি না, একটা হাদিস অনুবাদ না করেই পারছি না, আপনাকে ঠেকাতেই যে পারবো না। সহিহ বুখারী 2 খণ্ডের 276 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলা নাসি জামান, মানুষের উপর একটি যুগ আসবে, একটি কাল চলে আসবে, সময় চলে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ পরোয়া করবে না কোথায় থেকে সে গ্রহণ করছে মালটি, টাকাটি থেকে কোথায় থেকে গ্রহণ করছে, আ আখাযা মিনাল হালাল আম মিনাল হারাম, ও হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে ও ভাববেই না। ওই যুগটা কোন যুগ এর পুস্তকটা দরকার। 276 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ পেশ করতেন এই মর্মে। উদাহরণটা কি? ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না, আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না, পবিত্র খাদ্য খেয়ে যদি আপনি ইবাদত করেন তাহলে কবুল হবে। পবিত্র বলার একটা এখানে অর্থ আছে, হালাল বললেন না পবিত্র বললেন কেন? পবিত্র বলার কারণ আছে। হালাল আর পবিত্র কি এক জিনিস? কলাটা হালাল তাই না, কিন্তু যদি চুরি করা হয় কলা তবে হালাল জিনিস তৈয়ব হলো না, হলো কি? গরুর গোস্ত হালাল নিঃসন্দেহে, হালাল না? হালাল, কিন্তু ডাক্তার নিষেধ করেছে আপনাকে খাওয়া যাবে না, ওটাকে আপনার জন্য তৈয়ব না, ওটা তৈয়ব না। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা, প্রত্যেকদিন ফজরের পরে এই দোয়াটি পড়তেন। বাজারে তরমুজ কিনলেন, এখন তরমুজের সময়, তরমুজ হালাল টাকা দিয়ে কিনলেন, হালাল জিনিস, কিন্তু বাড়ি আকবারা। একজন ব্যক্তি সফর করতে করতে, মনে করুন রাজশাহীর চাপাই নবাবগঞ্জের একজন মানুষ সফর করতে করতে আপনার চট্টগ্রামে বা চলে গেছে কক্সবাজারে, দরিদ্র হয়ে গেছে, তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, রাসূল বলছেন মাদ্দা ইয়াদাই হিলা সামা, ওই ব্যক্তি দুইখানা হাত তুলে আল্লাহর কাছে বলছে ইয়া রব্বি হে আমার প্রভু, হে আমার প্রভু বলে দোয়া করছেন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখো সাহাবীরা মাতামুহু হারামুন, ও দোয়া করলে কি হবে, ওর খাদ্য হারাম, ও মাশরাবুহু হারামুন, যে পানি পান করে পানি দাও তার হারাম, অর্থাৎ যে টিউবওয়েল পুঁতেছে অফিস থেকে ঘুষ নিয়ে সে টিউবওয়েল দিয়েছে, এই টিউবওয়েলের পানি খাওয়া হারাম। ওয়ামাল বাসুহু হারামুন, ওই ব্যক্তির পোশাকটাও হারাম টাকা, তার দেহটা হারাম দ্বারাই গঠিত হয়েছে, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয়নি, অসুর ফরজ হয়েছে অসুর দেয়নি, হারামই খেয়েছে। সাহাবীরা এই ব্যক্তির ইবাদত কি কবুল হবে? প্রশ্নই আসে না। একজন দরিদ্র ব্যক্তির কথা বললাম, সুতরাং বিভিন্ন ব্যাংক থেকে কিস্তি নিয়ে টাকা গ্রহণ করে আপনাকে বড় লোক হতে হবে, পাঁচতলা বিল্ডিং করতে হবে, শরীয়ত এটা বলেনি। দুই টাকা ইনকাম করুন, পাঁচ টাকা ইনকাম করুন, বাদাম বিক্রি করে খাবেন, কলা বিক্রি করে খাবেন, খবরদার হারাম পয়সার সাথে কোনো কেউ জড়িত হবেন না, হারাম থেকে দূরে থাকুন, যে কোনো প্রকারে হারাম। আমি একটি আপনাদের সান্ত্বনার হাদিস শুনে যাই, দরিদ্র থেকে আমুল করে মারা যান, দরিদ্র থেকে আমুল করে মারা যান, অর্থাৎ দীনী ব্যক্তি পরহেজগার ব্যক্তি যদি দরিদ্র হয় তার যে এত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দরিদ্র সাহাবীদেরকে সান্ত্বনা দেয়া বলছেন, আবু দাউদ খুলুন 3636 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন তাদখুলুনা দরিদ্র ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বলছেন 500 বছর পূর্বে তারা জান্নাতে যেতে পারবে। দরিদ্র থেকে দিন পরিষ্কার হয়ে মৃত্যুবরণ করেন, আপনার মর্যাদা অনেক, আশ্চর্য, জান্নাত পাওয়াই কঠিন তাই না? আমার কথা মনে বুঝলেন না, জান্নাতে যাওয়া কি সহজ? জান্নাতে যাওয়া তো সহজ নয়, সেখানে একজন দরিদ্র ব্যক্তি দিনদার পরহেজগার না খেয়ে মারা গেছে, হালাল রুজি পায়নি সে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে তুমি ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে, এটা কোন সান্ত্বনা? আরেকটি হারামের কথা না বলে আমি ওই দিক ফিরতে পারছি না, সে হারামটা কোন হারাম? আমাদের দেশে এক জাতি অনেক হারাম তালো আছে, সে হারামটা দেখেন হাটে আলাসুল বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, কয় শ্রেণী? তিন শ্রেণী, তার মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামার, যারা নিশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম, মদখোর ফেন্টিডল খোর সাবধান। যারা পিতা মাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম, পিতামাতাকে দেখে না, খেদমত করে না, পড়ে আছে, কোন খোঁজই রাখে না। তিন নম্বর ওয়াদায়ুস আল্লাযী কুরফি আহলিল খাবাস, বড় ব্যক্তি মাথায় টুপি আছে, গায়ে আল খেল্লা আছে, মসজিদে সালাত আগেই চলে যান, বাড়িতে গিয়ে দেখি পাঁচটা মেয়ের একটা মেয়েরও বোরকা নেই, বাড়ি কেটে দিয়েছি বউ বাচ্চা সবাই মিলে এই ভারতীয় মিডিয়ার দেওয়া সমস্ত চ্যানেল গুলো খুলে রেখেছে, যত যৌনাকার যত নোংরামি সব বাড়িতে চালু আছে, ওই মুসল্লি ভণ্ড মুসল্লি চলবে না ইবাদত। যে দায়ুত ব্যক্তি তার পরিবারে বেহায়া কোনা বেপর্দা চালু রেখেছে, ওর উপরে জান্নাত হারাম। আজকে গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অবস্থাটা এরকম হয়েছে, নারীদেরকে সামনে এগিয়ে দিয়ে তরুণদেরকে ধ্বংস করা হচ্ছে। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমিও চোখের সামনে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা, কলেজের অবস্থা। আমি আজকে শাসক গোষ্ঠীকে বলতে চাই, এইডস যদি বন্ধ করতে চাই তাহলে অবশ্যই প্রত্যেকটি সেক্টর থেকে এই যৌনাচার তুলে দিতে হবে, তবে এইডস বন্ধ হবে। এইভাবে তো চলে না, প্রত্যেকটি পরিবার যেন আজকে দায়ুর শেষে বসে আছে, অথচ মনে করছি আমি জান্নাতে তো যাবই। নিষেধাজ্ঞা, আপনার মেয়ে বোরকাহীন বের হতে পারবে না, আপনার স্ত্রী বোরকাবিহীন বের হতে পারবে না। যারা বাজারে হাটে বাজার করতে যায় কেবল ফতোয়া গায়ে দিয়ে আছে, পুরুষের প্যান্ট পরা আছে, ওই মেয়ে কার মেয়ে? অবশ্যই আপনার মেয়ে, আপনি এদেশেরই সন্তান, কিন্তু ইসলাম এটাকে জায়েজ করেনি, এটাও নিষেধাজ্ঞা। গতবার চট্টগ্রামে আসছিলাম, গ্রিন লাইনের টিকিট কেটে পার্শ্বে সিটে একজন মহিলা বসা ছিল, গায়ে সিরফ একটা ফতুয়া আছে, উড়নাও তার নাই, কিন্তু সে সিয়াম পালন করছে। রমজান মাসে আসছিলাম না গতবার, মনে আছে আপনাদের? আমি তাকে কি বলবো, সিয়াম পালন করছে একজন মহিলা, খুব ভদ্র শ্রেণীর মহিলা। আমি তাকে বলার সাহস করলাম, কিন্তু উগ্রতা অনুভব করলাম তার মধ্যে, বলতে চাইলাম না। বলুন তো দেখি, এর সিয়ামের কোনো মূল্য আছে? প্রবৃত্তিকে ঠেকাতে পারেনি সে। আশ্চর্য হলো যে ওইটাও নিষেধাজ্ঞা যে বোরকাবিহীন আমি বের হতে পারবো না, আমার শরীর হাজার মানুষ দেখছে। আমি বলতে চেয়েছি এই জায়গায় যে হারাম যেন আপনার পেটে না ঢুকে, এই বেড়ি সিগারেট গদ্দা গুড় আলা পাতা, ব্যবসায়ীরা যদি থাকেন চট্টগ্রাম বন্দর থেকে বন্ধ করে দিন, এক টাকা ব্যবসা যদি 12 মাসে যদি বিড়ি বিক্রি করে যদি 1 টাকা লাভ হয়, 12 মাসে ব্যবসা করে যত আপনার উপার্জন হয়েছে সবই হারাম হয়ে যাবে। রাসুল বলছেন, আবু দাউদ খুলুন 3488 নম্বর হাদিস, মূল আবু দাউদের 493 পৃষ্ঠা খুলুন, কিতাবুল ইজারা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযা জাল্লা ইযা হারাম আকলা শাইয়ান কওমিন, কোন জাতির উপরে যখন কোন বিষয়ে হারাম করেন, খাওয়া যদি হারাম করেন, ফা হারাম আলাইহিম সামানাহু, ওই জিনিসের ব্যবসাকে আল্লাহ হারাম করে দেন, চলবে না ব্যবসা। বহু নিষেধাজ্ঞা আছে, আমরা মনে করি নিষেধাজ্ঞা চলবে না। আপনার বাড়িতে ঢুকলে এখন গিয়ে যদি ঢুকি, দেখতে পাবো আপনার ছবিটা খুব সুন্দর করে ঘরের মাথায় টাঙ্গানো আছে, তাই না? কিন্তু আপনি তো ঠিকই মসজিদ থেকে সালাত আদায় করে আসলেন, ঘরে ঢুকেই দেখতে পেলেন না কত সুন্দর মূর্তিটা ছবি আকারে ঝুলানো আছে, কি জায়েজ নাকি এটা? আপনি কিভাবে এটা করতে পারলেন? শুধু তাই না, তরুণ ছেলেদের ঘরে গিয়ে দেখবেন, এমনকি মানি ব্যাগের পকেটে পর্যন্ত দেখবেন, এই যে বেহায়া কিছু মহিলা আছে না যারা সিনেমা জগতে পাওয়া যায়, এই নোংরা মহিলাদের ছবি পর্যন্ত ঘরে রেখে দিয়েছে, এমনকি সুন্দর করে কেঁচি দিয়ে কেটে ও মানি ব্যাগের পকেটে রেখে দিয়েছে। আমি তরুণ ভাই তোমাদেরকে বলছি, তোমরা ইসলামকে একসময় জীবিত করেছিলে, তোমার মাধ্যমে যদি মূর্তি পূজা চলে এটা তো হয় না, এটাও নিষেধাজ্ঞা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞাকে নিষেধাজ্ঞায় রেখে গেছেন আমাকে যদি আমি যদি মেনে চলি বর্জন করি তবেই মনে করবেন এটা আনুগত্য করা হলো। যাবতীয় ঘরে গিয়ে আজকে যদি দেখেন কোন পুতুল মূর্তির সঙ্গে কোনো আপোষ নয়, ইসলামে কোনো আপোষ চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এই হাদিসটি অনুবাদ করে ব্যাখ্যা করব আলোচনায়। সহিহ বুখারীর 336 পৃষ্ঠায় প্রথম খণ্ডে খুলুন, ইবনে মাসুদ বলেন দাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করলেন, ওয়া হাওলাল কাবাতে 376 নিসওয়ান, এমন অবস্থায় কাবার আশেপাশে 360 মূর্তি সাজানো ছিল। আল্লাহ রাসূলের হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন আর বলছেন অকুল জাল হাক্কু আজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, হক এসেছে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক হাতে অল্প সময়ের মধ্যে নিমিষেই 360 মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিলে আপনি পারবেন না। বললাম দেখি আপনি কেমন পারেন বাড়িতে গিয়ে অনেকগুলো মূর্তি ঢুকার একটা শোকেসের মধ্যে রাসূলের হাদিস অনুবাদ করছি, যে নোংরামি চালু হয়েছে যুবক তোমাকে পদক্ষেপ নিতে হবে, একটি প্রকৃত রাসূলের সমাজ আমি কায়েম করতে চাই, সবগুলোকে বর্জন করলাম আমি আহ্বান করছি চলুন এই দিকে। ওহির বিধানের আনুগত্য আমাকে করতে হবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথটি দেখতে হবে। আমি রাসূলের আনুগত্য করছি কোথায়? আমি তো রাসূলের আনুগত্য থেকে অনেক দূরে। আল্লাহ রাসূল বললেন সহিহ হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে 631 নম্বর হাদিস সহিহ বুখারীতে, প্রথম খণ্ডের 28 সহিহ বুখারী। আল্লাহ রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ। সুন্দর হাদিস, রাসূলের তরিকা অনুযায়ী আমাকে সালাত আদায় করতে হবে। শুধু রাসূলের তরিকা অনুযায়ী সালাত নয়, প্রত্যেকটি কাজ আমাকে তার তরিকা অনুযায়ী মানতে হবে। এটা একটা মূল নীতি। আমি জানি দুই ও দুই চার হয়, দুই মোবাইল আর দুই মোবাইল কয় মোবাইল হয়, দুই দেশ আর দুই দেশ গুণ করলে কত হয়, চার দেশ। অর্থাৎ সালাত নামক যত সালাত আছে, সেই সালাত ফরজ হোক আর সুন্নাত হোক, তারাবি হোক আর তাহাজ্জুদ হোক, বিতর হোক, জুমা হোক, জানাজা হোক, ইদাইন হোক, প্রত্যেকটি সালাত কার তরিকা আদায় করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদায় করতে হবে, যেভাবে তিনি বলে গেছেন ওইভাবেই করতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করতে পেরেছি? আমি একটু খোঁজ নিয়ে দেখি, আপনি একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকটি জায়গায় যে দুর্নীতি হয়েছে। বিগত সময়ে ফখরুদ্দিন এসেছিলেন, এসে তিনি বলেছিলেন বাংলাদেশের অন্তত প্রত্যেকটি সেক্টর না হলেও অন্তত 80% ক্ষেত্রে, শতকরা 80% ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং তিনি প্রমাণও কিছুটা করে গেছেন। আমি তার প্রশংসা করছি না, তবে এতটুকু বলছি এটা যে তিনি দুর্নীতির খাতগুলো কিছুটা হলে দেখিয়ে গেছেন। দ্বিতীয় কথা হলো যে ধর্মের ক্ষেত্রে যদি আপনি খোঁজ নেন তাহলে দেখতে পাবেন শরীয়ত বহু দূরে, আমি যেটা করছি শরীয়তের সাথে কোনো সম্পর্কই নাই, অনেক পাওয়া যাবে। ডক্টর সাকর সাহেব তিনি একটি উদাহরণ দিয়েছেন, আরো হয়তো দিয়েছেন আমার শোনা, এই ফরজ সালাতের পরে মুনাজাত করা একটা জিনিস, এটার যদি দলিল খুঁজতে পাওয়া যায়। চট্টগ্রাম হাটহাজারীর সাবেক ভাইস প্রিন্সিপাল আল্লামা ফয়জুল্লাহ হাটহাজারী, তার একটি বই আছে কিতাবুত দাওয়াতুল মুরাওয়াজা, এই বইয়ে 10 পৃষ্ঠায় তিনি যে আলোচনা করেছেন এই ব্যাপারে বিরুদ্ধে, এই যে প্রচলিত ঈদের পরে জানাজার পরে ইত্যাদি সবগুলো জড়ায় দারুণ একটা আলোচনা করেছেন। আমি এ পর্যন্ত রাখলাম, উদাহরণ দিতে গিয়ে বললাম আমি কি সব জায়গাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পেরেছি? এই জায়গায় আমাকেও ধরা হবে, আপনাকেও ধরা হবে। বলুন, আমার ইমামকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না অন্য কেউ। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহ ডাকব। ইমাম সহ ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমার ইমামটা কে, কে হবেন আমার ইমাম। যদি কোন প্রধান ব্যক্তি থাকেন, আপনি অমুক ব্যক্তির আনুগত্য করেন, তিনি আমির অথবা তিনি দেশের শাসক ইমাম অথবা উলুল আমর নিজে কোনো আমল তৈরি করতে পারেন না, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটা কেবল তিনি প্রতিষ্ঠা করবেন, এটাই হলো উলুল আমরের কাজ। নিজে কি কিছু তৈরি করতে পারেন আমল? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পারেন নিজে কোনো তৈরি করতে, আমার কোনো ভ্যালু আছে ওই জায়গায় না। আমি একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে হাদিস দ্বারা, এই হাদিসটি বর্ণিত হয়েছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত পিছনে ফেলে দিয়েছি তার একটা প্রমাণ পেশ করছি আপনার সামনে, লক্ষ্য রাখুন। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ 3 নম্বর খণ্ডের 588 পৃষ্ঠা সনদ সহি। হাদিসটি দাবের থেকে বর্ণিত, আল্লাহ রাসূল একদিন বসে আছেন আর উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা তাওরাতের নুসখা নিয়ে আসলেন। কিসের নুসখা? তাওরাতের। তাওরাত কার উপরে নাজিল হয়েছিল? কার উপরে? মূসা আলাইহিস সালামের উপরে। নিয়ে সে ফাজ্জা বি নুসখাতিন মিনাত তাওরাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাদিহি নুসখাতুন মিনাত তাওরাত, নিয়ে সেই বলছেন আল্লাহ রাসূল এটা হলো তাওরাতের একটা নুসখা। ফাজালা ইয়াকরা, অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে শুরু করলেন তাওরাতটা। ওয়াত্তাগাইয়া রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিমধ্যে আল্লাহ রাসূলের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, রাগে আমার সামনে তাওরাত পড়ছে মানে। উমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন সাকিলা কাসাওয়া কিলা উমর, উমর তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নিশ্চিন্ন হয়ে যাও। আর তারা নবী অজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি দেখছেন রাসূলের চেহারার দিকে? ফা নাযারা উমর ইলা অজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের মুখের দিকে একবার তাকালেন, তাকানোর পরে বলছেন আউযু বিল্লাহ মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি রাদিয়াতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদ নাবিয়্যা। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলছেন আমি আল্লাহর গজব থেকে, রাসূলের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। তিনি বলছেন আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দীন হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। চিন্তা করতে পারেন, রজালন চুপ রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ, আরেকটি কথা বলেছেন সহিহ বুখারীর 1081 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহ আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের অবাধ্যতা করলো সে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করলো। ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, কোনদিন চিন্তা করেন না বৈষয়িকতার নামে? আমি বলবো আপনারা অনেক জ্ঞানী শিক্ষিত ব্যক্তি আছেন, আপনারা পড়াশোনা করেন, তবে আমরা তো আরবি শিক্ষিত মানুষ অত পড়াশোনা করি না, এর পরেও কার্ল মার্ক্সের থিওরিটা জানি, মাও সেদিনের থিওরিটা জানি, আমেরিকার আব্রাহাম লিঙ্কনের থিওরিটা জানি, আমরা জানি ইউরোপের চার্লস হালেক চার্লস পিটারসনের থিওরিটাও জানি। আপনি যদি চিন্তা করে দেখেন, যদি আপনি রাজনৈতিক ব্যক্তি হন, রাজনীতির ক্ষেত্রে যদি আপনি কার্ল মার্কস হন, যদি রাষ্ট্রনীতির ক্ষেত্রে যদি আপনি চার্লস হালেক হন, অর্থাৎ আমরা যে মতবাদগুলো আমাদের দেশে আমদানি করেছি, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, এ সমস্ত মতবাদগুলি, এইগুলো ইসলাম ছাড়া, ইসলাম কি একটা ধর্ম নয়? মুসলিম ব্যক্তি ইসলাম ব্যতীত আর অন্য কোন দর্শনে অন্য কোন মতবাদকে সাপোর্ট করতে পারে? প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। আমার একমাত্র জীবন বিধান হল আল্লাহর পক্ষ থেকে আসা সংবিধান ইসলাম। ওই এই হাদিস বলেছি। আল্লাহ রাসুল হাদিসের শেষে বলছেন, উমর তুমি তাওরাত পড়ছো আমার কাছে, আমি মোহাম্মদ তোমাদের কাছে নিয়ে এসেছি একটি স্বচ্ছ উজ্জ্বল পরিষ্কার সংবিধান নিয়ে এসেছি, কুরআন এবং সহি হাদিস, তুমি কেন আমার সামনে তাওরাত পড়ছো? তাওরাত বাতিল। তাহলে কি কুরআন এবং সহি সুন্নাহ ব্যতিরেকে পৃথিবীর কোন সংবিধান মানুষের জন্য জায়েজ না নাজায়েজ? চলবে না। আমেরিকার যদি হোয়াইট হাউসের সংবিধান হয়, কোরআন এবং সহি সুন্নাহ বিরোধী যদি হয়, টিকবে না ইসলামের কাছে। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত যদি বাতিল হয় পবিত্র কোরআন এবং সুন্নাহর কাছে, যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ঈসা আলাইহিস সালামের ইনজিল যদি বাতিল হয়ে যায় কোরআন সুন্নাহর সামনে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া দাউদ আলাইহিস সালামের জবুর যদি বাতিল হয়ে যায় কোরআন সুন্নাহর সামনে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেখানে সংবিধান রচিত হোক না কেন, কোরআন এবং সহি হাদিস বিরোধী হলে সেটাও বাতিল বলে গণ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। 1945 সালে জাতিসংঘ যখন গঠিত হচ্ছিল, সমস্ত দেশের সংবিধান চেয়েছিলেন তিনি, জাতিসংঘের মহাসচিব, সব দেশের রাষ্ট্রপতি গিয়ে সংবিধান জমা দিয়েছিলেন, কিন্তু একটি দেশের নাম সৌদি আরব, সে দেশের শাসক বাদশা ফয়সাল সংবিধান নিয়ে জমা দিলেন একটি বই যেটা সাদা কাপড়ে জড়ানো মোড়ানো ছিল। জাতিসংঘের মহাসচিব এটা খোলার পরে দেখতে পেলেন সেটা হলো মহাগ্রন্থ আল কুরআন। বলছেন, আপনি এটা কি নিয়ে এসেছেন? আমি তো চেয়েছি আপনার দেশের সংবিধান। সিংহের মতো গর্জন দিয়ে বাচ্চা ফয়সাল বলেছিলেন, কারণ এই ব্যক্তি যে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। গোটা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলছি আমি, যেই হন না কেন, মোহাম্মদ সাল্লাম আসার পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে, একটি মাত্র ধর্ম টিকে থাকবে, সেটার নাম হল ইসলাম, ওইটারই আনুগত্য করতে হবে। যদি যাচাই যাই, আমি আপনার যদি যাচাই যাই, আজকে যারা আনুগত্য করছি আমরা রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের, সেগুলো তো দলিল খুঁজে পাওয়া যায় না। আমি চট্টগ্রামের সাতকানিয়াতে 2006 সালে একটি কথা বলে আসছিলাম, একটি দলিল মাত্র। মাওলানা মহসিন সাহেব আজকে আসছেন, সেদিন তিনি উপস্থিত ছিলেন, এবং সাতকানিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সেদিন উপস্থিত ছিলেন। আমি একটা জিনিস চেয়েছিলাম, গোটা দেশে প্রচলিত আছে রমাদান মাসে ইফতারের যে চারটা আছে না, সেখানে উল্লেখ করা হয় একটা হাদিস, একটা দোয়া উল্লেখ করা, ইফতারের দোয়া, আপনারা তো জানেন খুব, কি দোয়াটি? বিসমিল্লাহ আল্লাহুম্মা সুমতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, তারপরে বিরহমত ওয়াফতারতু বিরহমতিকা ইয়া আরহামার রাহিম। আপনারা জানেন তো, বলছেন না কেন? এই যে দোয়াটি চালু আছে, কোন কিতাবে বর্ণিত হয়েছে? দোয়া তো একটা, তাই না? আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান, কেউ যদি কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, সেই কাজটি করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, আমরা দেইনি, আমরা করিওনি, আমরা বলিওনি, ফগরদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। এই দোয়াটি ইফতারের আগে পড়ার আগে অবশ্যই দেখতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি পড়েছেন কিনা। আমরা তো দলিল পাইনি। উপমহাদেশে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, উপমহাদেশের নয়, ইরাকের বিখ্যাত ব্যক্তিত্ব, নাম হলো মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ। নিজের নামের শুরুতেই লেখেন, শেষে লেখেন হানাফি। মিরকাতুল মাফাতি মেশকাতের ভাষ্য গ্রন্থ দ্বিতীয় খণ্ডের 31 পৃষ্ঠা খুলে দেখুন, তিনি বলছেন, ওয়াস্তারা আলা আলসিনাতিন নাস, এই দোয়াটি মানুষের মুখে মুখে খুব প্রসিদ্ধ, ওয়ালাকিন লা আসলাহু, কিন্তু তার কোনো ভিত্তি নেই। আমার বক্তব্য বললাম না, একজন বিখ্যাত হানাফি পণ্ডিত তিনি এই কথাটি বললেন। আমি আরো কিছু কথা বলেছিলাম, আমি আজকে বলবো একটার পর একটা উদাহরণ, খুব সমধিক প্রসিদ্ধ, আজকে আমার সঙ্গে অধিকাংশ মানুষ আপনারাই মুসাফা করলেন, করার পরে বুকে হাত দিলেন, দিলেন না? অনেকেই দিয়েছেন, এটা তো একটা আমূল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করার পরে বুকে হাত দিয়েছেন কখনো? দলিল কোথায় আছে? অথচ চলছে কার নামে? কার নামে চলছে বলতে ভয় হচ্ছে? চলছে ইসলামের নামে। এটা যেন ইসলামের বিধান না। দোয়া তাইলে যে আপনি বলছেন ফি আমানিল্লাহ বলছেন না? আমি এমন কিছু উদাহরণ দিচ্ছি, আপনারা খেপে যাবেন যে সবগুলো সমাজের বিরুদ্ধে। না, আমার উপরে খেপবেন, আমি আপনার উপরে কি খেপেছি? না তো। আমি একটি আদর্শ উপস্থাপন করেছি আপনার সামনে, যে আদর্শ বিশ্ব বিজয়ী আদর্শ। ফিয়ামানিল্লা যে বললাম, দোয়া চাইলাম আর সাহেব বললাম, দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? আমি বলি দোয়া চাইলে বলবো আস্তাও দেউল্লাহ। খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিরমিজি দ্বিতীয় খণ্ডের 181 পৃষ্ঠা, দোয়া চাইলেন আমার কাছে, আমি বললাম আল্লাহুম্মা ফির মা লাহু আওলাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। খুলুন সহি বুখারি 936 পৃষ্ঠা এবং 940 পৃষ্ঠা, খুলুন পেয়ে যাবেন এই দোয়াটি। কিন্তু যদি বলি যে ফিয়ামানিল্লাহ বললেন, দলিল কই? বিনা দলিল একটা কথা বলা যাবে না? বলা যাবে না। কোরআন তেলাওয়াতের পরে তো সবাই বলছি আমরা সাদাকাল্লাহুল আজিম, ও পিস টিভিতেও বলছে, বলে না? সত্য কথা বলেন, একটা বাচ্চা ছেলে কোরআন তেলাওয়াত করছে, করার পর বলছে সাদাকাল্লাহুল আজিম, চলবে? পিস টিভি কেন? পৃথিবীর আর যেই কেউ হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে যদি বিধান না থাকে বলা চলবে না। হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলেছেন সেটা পাওয়া যায়। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াতের পরে বলেছেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইমাম নাসাইর একটা গ্রন্থ আমালুল ইয়াওমি ওয়া লাইলা, এই গ্রন্থের 308 নম্বর হাদিস খুলুন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়াটি করতেন। যতদিন সাদাকাল্লাহুল আজিম বলার দোয়া দলিল না পাবো, ততদিন পর্যন্ত আমি কোনোদিন এটা বলতে রাজি নই। চলেন আরেকটি খুব প্রসিদ্ধ, মুয়াজ্জিন যখন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কি বলে থাকি আমরা? দেখেন আপনারা বলছেন ফাত্তাকতা ওয়া বারাকতা, দলিল? আমি ওইটাই বলবো জবাবে, যতক্ষণ পর্যন্ত দলিল না পাবো ফাত্তাকতা বারাকতা। আমি আবার জাল জয়ী বলিনি, কিন্তু যেগুলোর কোনো দলিল পাওয়া যায় না সেগুলোই বলছি। আমি বলবো আরেকটি উদাহরণ, কানে দিচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে, না তো? আপনাকে খুঁজতে বলছি, আমিও খুঁজছি, খুঁজুন। বৈঠকে আসলে আমরা একটা জিকির করে থাকি সুবহানাল্লাহ, তারপরে আমি পরীক্ষা করে নিলাম যে আপনারা এটা জানেন, দলিল? রাগ করছেন নাকি আপনারা? দলিলটা কোথায় দেখুন, বলছি আমি সবাইকে লক্ষ্য করে বলছি, যখন একটা জিনিস উপস্থাপন করবেন আমি বা আপনি, তখন তার সাথে দলিল থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, এটি খুব সুন্দর একটা ইয়ার মতো হয়েছে আর কি, আপনার পড়ার মতো খুব মিলানো হয়েছে আর কি, এটা ঠিক। সুবহানাল, আমার তো সুর নাই, হবেও না। আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 206 পৃষ্ঠা খুলুন, আল্লাহ রাসূল বলেছেন আফজালুল কালাম ইনদাল্লাহি আরবাউন, আল্লাহর নিকটে চারটি কথা সর্বাধিক প্রিয়। এবার আমার সাথে বলুন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটি কথা আল্লাহর কাছে অধিক প্রিয়। দলিল পাওয়া গেল। ওই যে ওইটা যে বললেন বক্তা বা আলেম কেউ যে বললেন, হয় তিনি এটা বানাইছেন অথবা আল্লাহ আকবার বাদ দেওয়া হয়েছে, তাই না? বুঝাতে পেরেছি কি আপনাদেরকে? বিশ্লেষণ আমি একজন মুসল্লি, আমি সালাত আদায় করি, তাই না? শুনুন, আমার আকীদা, আমার আমল আমাকে অবশ্যই ঠিক করতে হবে। আকীদা এবং আমলের দিক থেকে যদি ত্রুটি থেকে থাকে তাহলে আমি ধ্বংস হয়ে গেছি, আমার কোনো কাজ কাজে আসবে না। আমি ওই জায়গায় বলেছি সব চালাচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, তাই না? কিন্তু দলিল, আমি একটা জিনিস আপনাদের অবগতির স্বার্থে বলছি, আজকে আমরা এই যে তাবলিগের ভাইদের একটি কথা বলে থাকি, তারা অত্যন্ত পরিশ্রম করেন, কিন্তু পারেন না, দেখেন নিজের টাকা খরচ করে বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে খুব সুন্দর করে মানুষকে দোয়া দরুদ সালাত শিক্ষা দেয়, তাই না? এইভাবে তাবলিগ করাটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। আজকে মানুষ দিন ভুলে গেছে, এইভাবে তাবলিগ করা উচিত। আপনি বের হন, তবে 40 দিন, এক সপ্তাহ এরকম না, যতদিন প্রয়োজন ততদিন ধরে আপনি বের হন। তবে সূরা মায়েদা 67 নম্বর আয়াতের বক্তব্য হল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, হে রাসূল আপনি তাবলিগ করুন মা উনজিলা, যা নাজিল হয়েছে ইলাইকা আপনার প্রতি, মির রব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে, ওটা তাবলিগ করতে হবে কি, তাই না? তাবলিগ কোনটা করতে হবে? যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা তো তাবলিগ করতে হবে নাকি? এটা আল্লাহর বাণী। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী 491 পৃষ্ঠা খুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও, একটি কথা জানা থাকলেও পৌঁছে দাও, তবে আন্নি ওইটা আমার পক্ষ থেকে পৌঁছে দিবা, তোমার পক্ষ থেকে নয়। এবার আন্নি শর্ত, এরপর রাসূল শেষে বলছেন ওই একটি কথাও যদি আমার না হয়, আমান কাযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাবু মাকাদাহু মিনান নার, ওই একটি কথাও পৌঁছা দিতে গিয়ে যদি আমার না হয় মিথ্যা হয়ে যায় তাহলে সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। কত সহজ নয়, এবার বাধা হয়ে গেল। আমি দুঃখের সাথে বলি, আমি মুসল্লি সালাত শিক্ষা দেই বটে, তবে একটা জিনিস আমি দুঃখ প্রকাশ করি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে, মসজিদে ঢুকে কোনো ব্যক্তি বসতে পারবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত না পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারী খুলুন 440 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলি, সে যেন না বসে, হাত্তা ইয়সাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে। কি বসা যাবে বলুন তো দেখি? এই সুন্নাত কি মানা হয় আমরা মানতে পারি? হাদিসের পাতায় থেকে গেছে, হাদিসের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আজকালকে ফজর সালাতের পরে, ফজর সালাতে গিয়ে দেখবেন আপনি মসজিদে, কালকে জোহর সালাতে গিয়ে দেখবেন, আমরা গিয়েই সরাসরি বসে যাই, আসর সালাতে গিয়েই বসে যাই, এটা তো রাসূলের বিরোধী হয়ে গেল। শুধু এই নির্দেশ, ফজিলত রয়েছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, বেলাল আমি তো বুঝলাম না ঘটনা কি, এদা কুল্লামা দাখালতুল জান্না সামিতু খসখসা, বেলাল যখনই আমি তো আমি দেখি জান্নাতে আমি যখনই প্রবেশ করি তখনই দেখি আমার সামনে দিয়ে তুমি জুতা পায়ে দিয়ে খটখট করে হেঁটে যাচ্ছ, ঘটনা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমি তেমন কিছুই করি না, তবে এটা আস্তান্তু, যখন আমি আজান দেই সল্লাইতু রাকাতাইন, তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলেছেন, বেলাল থামো, বিহিমা, এই মসজিদে ঢোকার 2 রাকাত সালাত আদায় তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। এত বড় একটা ফজিলত এবং নির্দেশ, মানি না যে আমি বলবো আমি সালাত শিক্ষা দেব বটে, হাদিসটা স্মরণ রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাসু খুলুন আবু দাউদ প্রথম খণ্ডের 97 পৃষ্ঠা। তোমরা কাতারে যখন দাঁড়াবে তখন এক ইট আরেক ইটের উপরে রাখার মতো দাঁড়া যাও, রুসুস বুনিয়ান মারসুস, সেখান থেকে তারা আসছো। বলছেন তোমরা ওইভাবে দাঁড়াও। আরো বলছেন পায়ের সাথে মেঘ, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ এবং টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়াও। তারপরে বলছেন ফাঁক রেখো না, লা তারাজুলিস ফুরজাতিল শয়তান, তোমরা শয়তানের জন্য ফাঁকা জায়গা রাখো না, কারণ তোমাদের দুইজনের মাঝখানে শয়তান দাঁড়িয়ে থাকে ভেড়ার বাচ্চার মতো। খুলুন আবু দাউদ। এরপর রাসূল বলছেন মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মধ্যে কাতার মিলিয়ে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। অমান কথা সফন কথা হুল্লা, যে ব্যক্তি কাতার থেকে ফাঁক হয়ে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহ থেকে দূরে চলে গেল। আরেকটি হাদিস শুনুন, এটা তো নির্দেশ এবং ফাঁক করে না দাঁড়াতে ডাইরেক্ট নিষেধাজ্ঞা। এরপরে আল্লাহ রাসূল একটি হাদিস বলছেন, হাদিসটি পাওয়া যাবে তাবরানী আওসাদ 5797 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, সাহাবীরা শুনো, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, ফুরজাতান বলা হয় সূর্যের যে চিকচিকি রেখা পড়ে ছিদ্র দিয়ে ঢুকে এটাকে বলা হয় ফুরজা। যে ব্যক্তি কাতারের মাঝে উভয়ের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়াবে রাফাল্লাহু লাহু, বিনীত স্বরে আহ্বান করব, আমরা একটা পত্রিকা বের করি মাসিক আত্তাহারে দলিল ভিত্তিক পত্রিকা, আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন, ভাই শামীম আহসানের কাছে পাওয়া যাবে। সালাতুর রাসুল আমাদের বইগুলো মুনাজাত সম্পর্কে বলতে যাচ্ছিলাম, তিনি বলেই দিয়েছেন এর মর্মে কোনো দলিল নেই, সুতরাং সেই বইটা গ্রহণ করতে পারেন। আর একটি হলো সালাতুর রাসুল যেটা বলছিলেন আগে, এই বইটি সমধিক প্রসিদ্ধ একটি গ্রন্থ, গোটা বিশ্বে খুব সমাদিত, ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে, সেগুলো নিয়ে দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আল্লাহ যেন আমাদেরকে সাহাবায়ে কেরামের সাথে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। সকলকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এটি করছি, আল্লাহ আমাদের যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরে আজাব যেন মাফ করে দেন, আল্লাহুম আমিন। আর আমরা জীবিত আছি, আল্লাহ যেন তাদের পাপ সমূহ ক্ষমা করে দেন, হারাম বর্জন করে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহুম আমিন। আমরা যারা আজকে অসুস্থ আছি, সমস্যায় পড়ে আছি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন, সমস্যা যেন দূর করে দেন, আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।